গ্রাম পঞ্চায়েত ইউনিয়ন মোড়ল মাতব্বরদের বিচার, সেখানে দেখবেন কোন মহিলার চুল কেটে নেওয়া হচ্ছে, কোন ছেলেকে মাথা নাড়া করে পোড়ানো হচ্ছে, কাউকে গণধোলাই দেওয়া হচ্ছে, যে যা মানে চপ্পলে করে হাতে করে মারছে গণধোলাই বলে। কোন কোন জায়গায় মোটা টাকা জরিমানা করা হয়, আর কোন কোন জায়গায় সব থেকে বড় জরিমানা হলে কি দুজনে বিয়ে পড়িয়ে দেওয়া। হ্যাঁ, বিভিন্ন রকমের শাস্তি আছে, তবে লাঞ্ছনা অবশ্যই আছে, লাঞ্ছনা অবশ্যই আছে। তো এই লাঞ্ছনার জন্য কেয়ামতে কি শাস্তি থেকে মুক্তি পাবে? না, কেয়ামতে তার শাস্তি আছে। সে আল্লাহর কাছে তওবা না করলে, তওবা না করে মারা গেলে কাল কেয়ামতের দিনে আল্লাহর কাছে ধরা খাবে, এবং সেখানে যে শাস্তি আছে সে শাস্তি থেকে বাঁচা বড় কষ্ট। আরো কি হয় সংক্ষেপে বলি, পাপের কারণে মানুষ এলেম প্রতি থেকে বঞ্চিত হয়। একসঙ্গে দুটো বলে দিলাম, পাপের আপনি যদি পাপ করেন তাহলে দেখবেন যে আপনি ইলেম থেকে বঞ্চিত হচ্ছেন। যারা তালেবে ইলেম, যারা ইলেম তলব করছে, তারা যদি কোনো পাপ করে তাহলে দেখবেন হঠাৎ করে সে পড়া মুখস্থ করছে ভুলে যাচ্ছে। আপনি দেখবেন অনেক সময় ব্রেন পড়া গ্রহণ করছে কি ব্যাপার, দেখবেন যে আপনি কোনো পাপ করেছেন সেই পাপের কারণে আপনার কোরআন ভুলে যাচ্ছে, হাদিস মুখস্থ করছে ভুলে যাচ্ছে, মাসলা মুখস্থ করছে ভুলে যাচ্ছে, কিংবা যারা স্কুল কলেজে পড়ে তাদেরও পড়া আপনি একটা অঙ্কের সূত্র মুখস্থ করছেন ভুলে যাচ্ছেন, একটা সায়েন্সের কোন সূত্র মুখস্থ করছেন ভুলে যাচ্ছেন, কারণ কি নিশ্চয়ই কোন পাপ করেছেন। পাপের জন্য এলেম থেকে বঞ্চিত। নম্বর দুই, রুচি থেকে বঞ্চিত। অনেক সময় দেখবেন আপনি ব্যবসা করছেন, ব্যবসায় আপনি লাভবান হচ্ছেন না, আপনি কাজ করছেন সেই কাজে আপনার বরকত হচ্ছে না, আপনি শিল্পের কোন কাজ করছেন সেই কাজের কোন ফায়দা আসছে না, নিশ্চয়ই পেছনে কোন পাপ আছে, যে পাপের তার শাস্তি স্বরূপ আপনি রুচি থেকে বঞ্চিত হচ্ছেন। হঠাৎ করে আপনার চাকরি চলে গেল, একটা চাকরি ছিল চাকরিটা চলে গেল, নিশ্চয়ই খুঁজে দেখবেন আপনার পেছনে কোন পাপ আছে, সেই পাপের শাস্তি স্বরূপ। অবশ্য কোন হুজুর তারা কি পাপের জন্য কি সবকিছু হয় আমি তা বলছি না, আরো হতে পারে, আপনার পরীক্ষা স্বরূপ হতে পারে, আপনি ভালো লোক আপনার কোন পাপ নেই, আপনার পরীক্ষা স্বরূপ এরকম হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু পাপের কারণে হয় সেই কথাই বলা হচ্ছে। পাপ করলে দুশ্মন হাসে, এটা তো সহজ কথা, আপনি যখন পাপ করবেন তখন আপনার পাশ থেকে দুশ্মন হাসবে, যে দুশ্মন আপনার ভালাই চায় না সে আপনাকে আপনার পাপ দেখতে পছন্দ করে, যেমন কি বলে লাজ থাকলে আবার হই ঢেমন, লাজ থাকলে লজ্জা থাকলে কেউ ঢেমন হয় না। তো পাপে পাপি যখন পাপ করে তখন তার লজ্জা শরম সব চলে যায়, বেহায়া হয়ে যায়, বেহায়া হয়ে পাপ করে। পাপই কিন্তু অভিশপ্ত, যে পাপ করে সে অভিশপ্ত। এগুলো এক একটা দলিলে সালিশ করে না বুঝলেন, কিন্তু লম্বা সময়ের দরকার। সংক্ষেপে বলে যায় পাপ করলে কি কি তার প্রভাব আছে, যে পাপ করে সে অভিশপ্ত। ছোট্ট একটা উদাহরণ নেই, উদাহরণ নেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষের চলার পথে ছায়াতে এবং খাটে প্রসাব পায়খানা করো না। কেন না? এ হচ্ছে অভিশাপ, অভিশাপ আনয়নকারী। এটা আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ আইনাই, দুটি অভিশাপ আনয়নকারী জিনিস থেকে বাঁচো, বাঁচো, দূরে থাকো। কি? রাস্তাতে পায়খানা করবে, রাস্তায় যখন পায়খানা করবেন আপনার চোখে পড়লে আপনি কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ছিল গো, আল্লাহ তাকে যাই খাইতে এখানে পায়খানা দেবেন, তাই বলবেন না? কি বলবেন? হ্যাঁ, যে যা পকেটে যেমন গাড়ি আছে যেমন অভিশাপ আছে, এটা ভালো লোক হলে বলে বলবে হালাল্লাহ আল্লাহ ইয়াদি মানে হালাল। হ্যাঁ, এই আমি যে বলবো, কিন্তু বাংলাদেশে এরকম দোয়ার গাড়ি নেই, আছে নাকি দোয়ার গাড়ি? আছে বাংলার দোয়ার গাড়ি নেই, সব পাখানা আছে, কাঁচা কাঁচা অভিশাপ আপনাকে দেওয়া হবে, কোন হারাম যারা, কোন শুকুরের বাচ্চা, কোন একখান থেকে যা পায়ে ঢুকবে, হ্যাঁ রাস্তাতে পায়ে ঢুকবে, আর যদি আপনার পায়ে লেগে যায় তাহলে তো আর বলতেই হবে না, তাই না? তাহলে বোঝা গেল কি আল্লাহ বলছেন খবরদার এই অভিশাপ থেকে দূরে থাকবে। পায়খানা রাস্তাতে করেছে, ছায়া মানুষ রাস্তায় পার হয়ে যাচ্ছে, পাশে একটা বড় গাছ আছে সেখানে ছায়া হয়, আর আপনি আপনার দেখলেন পায়খানা করবো রোদ লাগবে, ছায়াতেই পায়খানা করলেন, বুঝে আরাম করে আর অন্য মানুষ এসে বিশ্রাম নেবে, সেখানে বন্ধ লাগবে না, লাগবে বন্ধ যেমনি না আগে আসবে, আর সেও সেই রকম আপনার জন্য দোয়া শুরু করে দেবে। অভিশাপ তেমনি ঘাট, মানুষ যেখানে ঘাটে নামে পুকুরের ঘাট হোক, আমাদের পাড়া গ্রামে মেয়েরা তো পুকুরে ঘাটে বিশ্রাম করে, পানিতে পেশাব করা নিষেধ, এটা বাজে কথা। পানিতে পেশাব করা যায় চলবে, কিন্তু সেই পানিতে পেশাব করা যাবে না যে পানি বদ্ধ আবদ্ধ, যাবি পানি নাই, নদীর পানিতে পেশাব করা চলবে, যে পানি বয়ে যাচ্ছে পেশাব করা চলবে। পেশাবের কিছু না কিছু অংশ ঘাটে থেকে যাবে, তার থেকে দুর্গন্ধ বের হবে, আর দুর্গন্ধ বের হলে আপনি ওই শুনবেন যা শোনা যায়, ঘাটে পেশাব করতে মানা আছে, পুকুরের পানিতে যদি বদ্ধ পানি হয় পেশাব করা নিষেধ আছে, কিন্তু পাড়া গ্রামে অধিকাংশ ঘরে ঘরে পেশাব পায়খানা থাকে না, পুকুরে ঘাটে গিয়ে পেশাব করে। যাই হোক, এটা একটা মানে কদর্য ব্যবহার বা আচরণ, এই আচরণ সহি না, ঠিক না? সুতরাং এই অভিশাপ থেকে দূরে থাকতেই অবশ্যই হবে। এমনি আপনি না আপনি দেখবেন যেগুলো শুধু রাস্তাতেই পায়খানা পেশাবের কথা না, আপনি নিজে যেমন যেগুলো সাধারণ বাথরুম মসজিদ, যেমন যেমন আপনাদের মক্কা মদিনা যান দেখেছেন বাথরুম গুলো কেমন পায়খানা পেশাবের হতে থাকে, প্রসাদ তো সহ্য করা যাবে, কিন্তু এই বড় বড় পায়খানা থাকে আমি দেখি থু থা করে কত রকম গালাগালি মানুষ করে, তো বাথরুমের ভিতরে পেশাব পায়খানা করে যে পানি না দেয় সে অভিশাপ খায়। শুধু রাস্তা না, বাথরুমের পায়খানার ভিতরেও পায়খানা করে আপনি পানি ঢেলে দেবেন, যদিও আপনার পরিষ্কার করার জন্য লোক, আপনার হুজুর পার পরিষ্কার করার লোক আছে, একটা লোক পেপসি খাচ্ছে, পেপসি ক্যান্টিন রাস্তায় ছুটে ঢেলে দেবেন, তো বলা হলো তাকে যে এখানে তুমি রাস্তা খেলো ডিব্বা দেবে, ওই তাহলে বলা দেওয়া লোকরা কি জন্য আছে, বলা দেওয়া লোকরা তোমার জন্য আছে, বাইরে বলা দেওয়া লোকরা আছে তারা সাফ করবে, তোমার কি তোমার কর্তব্যটা কি? বলা দেওয়া লোকরা যখন ডিব্বা তুলবে তখন তার মন তাকে গালি দেবে। আপনি দেখবেন অনেক অনেক বাড়ির সামনে, অনেক বাসার সামনে ওই ডিব্বাতে নোংরা থাকে না, বাইরে নোংরা হয়ে পড়ে থাকে, যখন বাইরে নোংরা করে থাকে তাদেরকে কষ্ট করে কিন্তু চড়ায়, তখন তারা কি জানা গালা খায় তুলবে? সে আমাদেরকে কষ্ট দিচ্ছে, যদিও তার ডিউটি কর্তব্য থেকে করতে হবে, তবু তার মন তাকে গালি দেবে। সুতরাং অভিশাপ আনয়নকারী দেশ থেকে আনতে হবে, পরিষ্কার করার লোক থাক আর না থাক আপনাকে পরিষ্কার আগে থেকে করে নিতে হবে, যাতে অভিশাপ না আসে। পাপ করলে অভিশাপ আসে, একটা উদাহরণ দিলাম, এটা তো সব পাপই, বহু পাপই এরকম আছে যে পাপ করলে পরে আপনি অভিশাপ পাবেন। পাপি ফেরেশতা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকে বঞ্চিত হয়, ফেরেশতার দোয়া পায় না, আল্লাহ নবীর দোয়া পায় না, উল্টে কি পায়? বদোয়া পায়। ওই যে তিনটে ব্যাপার আপনারা শুনেছেন, তার মধ্যে যে মা বাপের সাথে সদ ব্যবহার করে না, তখন কে বদোয়া করেছেন? জিবরিল আলাইহিস সালাম বদোয়া করেছেন, আর আমিন কে বলেছেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাপী আল্লাহ সুদৃষ্টি সাহায্য হিফাজত থেকে বঞ্চিত হয় এবং সে শয়তানের তাবেদার সহায় হয়ে যায়, মানে শয়তানই তাকে পথ দেখায়। পাপী অনেক সময় পাপরত অবস্থায় ইমানের গন্ডি থেকে বের হয়ে যায়, হাদিসে আছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন তার মুখ থেকে ইমান চলে যায়, চোর যখন চুরি করে তখন তার মুখ থেকে ইমান চলে যায়, মদ্যপানকারী যখন মদ্যপান করে তখন তার মুখ থেকে ইমান চলে যায়। তার মানে পাপ রত অবস্থায় কেউ মুমিন থাকতে পারে না, পরবর্তীকালে ইমান ঘুরে আসবে না, যাওয়া যাবে না, কিন্তু পাপ করছে একজন মুমিন পাপ করতে পারে না। পাপরত অবস্থায় পাপির দোয়া কবুল হয় না, পাপির দোয়া পাপরত অবস্থায় কবুল হয় না। আপনি পাপ করছেন আল্লাহ দোয়া করছেন চলবে নাকি? আপনার পেটে হারাম খাদ্য আছে, আপনার দেহে হারাম লিবাস আছে, সেই হারাম খাদ্য হারাম লিবাস থাকলে পরে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না? একটা হাদিসে আছে যে সেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না যে ব্যক্তি স্ত্রী খারাপ কাজ করে অথচ সে বাধা দেয় না,